নিশ্চয়ই আল্লাহ রমজান শরীফের রোজা রাখা তোমাদের জন্য ফরজ করেছে। রমজান মাসে রোজা রাখা আল্লাহ আমাদের জন্য ফরজ করেছে। তারপরে রাসূল বলেন সানান্তু লাকুম কিয়ামাহ, রমজান মাসে রাতের বেলা অতিরিক্ত নামাজ, যেটাকে ইসলামের পরিভাষায় তারাবিহের নামাজ বলা হয়, এই তারাবিহের নামাজ আমি তোমাদের জন্য সুন্নত করছি। দিনের বেলায় রোজা রাখা আল্লাহর ফরজ, রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া রাসূলের সুন্নত। আমি অতীতে বিভিন্ন আলোচনা প্রসঙ্গে আপনাদেরকে বলেছি, ফরজ এবাদত আল্লাহর জন্যই করা হয়, সুন্নত এবাদতগুলিও আল্লাহর জন্যই করা হয়। তাহলে ফরজকে আল্লাহর ফরজ বলা হয় কেন, আর সুন্নতকে রাসূলের সুন্নত বলা হয়? তার কারণ হল বান্দার জন্য কোন আমল ফরজ হয় সরাসরি আল্লাহর হুকুমে। আল্লাহ যখন সরাসরি কোন কাজ করতে হুকুম করেন তখন সেই কাজ বান্দার জন্য ফরজ হয়। তাইলে কোন আমল ফরজ হয় আল্লাহর হুকুমে, এজন্য ফরজ আমলকে আল্লাহর ফরজ বলা। কিন্তু কোন সুন্নত আমলের জন্য আল্লাহ সরাসরি হুকুম করেন না, রাসুলের কথায় অথবা রাসুলের কাজের অনুকরণে এবাদতটা বান্দার জন্য সুন্নত। তারাবিহের নামাজ পড়ার জন্য আল্লাহ সরাসরি হুকুম করেননি, রাসুল তারাবিহের নামাজ পড়েছেন, তার অনুকরণে আমরা করি। রমজান মাসে রোজা রাখি কেন, আল্লাহর হুকুমে, এই জন্য এটা ফরজ। রমজান মাসে তারাবির নামাজ পড়ি কেন, আল্লাহর হুকুমে না রাসুলের অনুকরণে, এজন্য ইলার নাম রাসুলের সুন্নত। আল্লাহর ফরজ মানে আল্লাহর হুকুমে ফরজ, রাসুলের সুন্নত মানে রাসুলের অনুকরণে সুন্নত। তাই আমাদের আলোচ্য হাদিসে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাসে রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, আর তারাবির নামাজ পড়া আমি তোমাদের জন্য সুন্নাত করেছি। রোজা আল্লাহর ফরজ আর তারাবির নামাজ নবীর সুন্নাত। রমজানের আমলই মাত্র দুইটা, একটা দিনের বেলা রোজা আর একটা রাতের বেলা তারাবি। অন্যান্য নেক আমল রমজান মাস ছাড়াও করা যায়, তারাবির নামাজ রমজান সারা করা যায় না। রমজানের রোজা রমজানের ভিতরেই রাখতে হয়, তাহাজ্জুদের নামাজ রমজান সারাও করা যায়, এশরাকের নামাজ আওয়াবিনের নামাজ রমজান সারাও করা যায়, কুরআন তেলাওয়াত রমজান সারাও করা যায়, দোয়া করুন, তসবিহ তাহলিল ওয়াজিফা জিকির রমজান সারাও করা যায়, কিন্তু ফরজ রোজা আর তারাবির নামাজ রমজানের ভিতরেই করতে হবে। তাহলে রমজানের আমল কতটা হইল? দুইটা, একটা দিনের বেলার রোজা আর একটা রাতের বেলার। তাই রাসূল বলেন রমজানের রোজা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, আর তারাবির নামাজ আমি তোমাদের জন্য সুন্নাত করেছি। কাজেই এই রোজা এবং তারাবি ঈমান ইয়াকিনের সাথে পড়বে। যে ব্যক্তি ঈমান ইয়াকিনের সাথে রমজানের রোজাগুলি রাখবে, যে ব্যক্তি ঈমান ইয়াকিনের সাথে তারাবির নামাজগুলি পড়বে, রাসূল বলেন আল্লাহ তাকে তার সারা জীবনের গুনাহ থেকে এমনভাবে মুক্ত করে দেবেন যেভাবে একটা সন্তান তার মায়ের গর্ভ থেকে উপস্থিত হওয়ার সময় সম্পূর্ণ গুণান্ত অবস্থায় উপস্থিত হয়। এই রোজা এবং তারাবি যারা ঈমান ইয়াকিনের সাথে আদায় করবে তারা নূতন সন্তানের মতো বেদনা হয়। আরো একটা বিষয় লক্ষ্য করার মতো, সেটা হল আর একটা নামাজ আছে সেটাও রাত্রেই করতে হয়, এশার পরে এবং ফজরের আগে, ওইটার নাম হল তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ শুধু রমজানের নামাজ না, বারো মাসের নামাজ, আর তারাবির নামাজ বারো মাসের নামাজ না শুধু রমজানের নামাজ। আমার আলোচ্য হাদিসে আল্লাহর রাসূল পরিষ্কার করে দিলেন রমজানের নামাজটা আলাদা আর বারো মাসের নামাজটা আলাদা। বারো মাস গভীর রাতে যে নামাজটা পড়া হয় সেই নামাজের নাম তাহাজ্জুদ, রমজান মাসে গভীর রাত পর্যন্ত যে নামাজটা পড়া হয় এটার নাম তাহাজ্জুদ, বারো মাসের নামাজ। আর তারাবি রমজানের নামাজ বুঝে থাকলে বলুন তো, দুই নামে একই নামাজ, দুই নামে দুই নামাজ, একটা নামাজের নাম তাহাজ্জুদ যেটা বারো মাসের নামাজ, আর একটা নামাজের নাম তারাবি যেটা শুধু রমজানের নামাজ। তাহাজ্জুদের নামাজের কথা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ যাওয়ার আগেই আল্লাহ কোরআনে উল্লেখ করেছে। আল্লাহ বলেন ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তাহাজ্জুদের নামাজ আপনার জন্য আলাদাভাবে দেওয়া হইল, তাহাজ্জুদের নামাজ যে দেওয়া হইল এই কথাটা আল্লাহ রাসূলকে হিজরতের আগেই করেছেন। আর হিজরতের পরে যখন রমজানের রোজা ফরজ হয় তখন রাসূল রমজান মাসে তারাবির নামাজ পড়া সুন্নত করেছেন। তারাবির নামাজ হিজরতের পর থেকে সুন্নত হয়েছে, আর তাহাজ্জুদের নামাজ হিজরতের আগের থেকেই বিধিবদ্ধ হয়েছে। আমার কথা বুঝে থাকলে বলুন, তাহাজ্জুদের নামাজ হিজরতের পর থেকে চালু হয়েছে না হিজরতের আগের থেকে? তারাবির নামাজ হিজরতের আগে ছিল না পরের থেকে? একটা নামাজ হিজরতের আগের থেকে চালু হইল, নাম তার তাহাজ্জুদ। আর একটা নামাজ হিজরতের পর থেকে চালু হইল, নাম তার তারাবি। তারপরও কি দুইটা একই নামাজ না ভিন্ন? এই পার্থক্যটা খুব পরিষ্কার ভাবে কোরআন হাদিসে বর্ণিত আছে। কিন্তু দুঃখজনক ব্যাপার হইল, আমাদের সমাজে বর্তমানে হাদিস মতে আমল করার মিথ্যা দাবি উত্থাপন করে একদল চরমপন্থী ফেতনাবাদী। 1500 বছরে চূড়ান্ত মীমাংসিত ব্যাপারগুলি নিয়া নূতনভাবে বিতর্ক সৃষ্টি করে, মুসলমান সমাজে কুণ্ডল সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত। 1500 বছর আগের থেকে এটা চূড়ান্তভাবে মীমাংসিত যে তাহাজ্জুদের নামাজ চালু হয়েছে রাসূলের হিজরতের আগে থেকে। 1500 বছর যাবৎ এই কথা চূড়ান্তভাবে মীমাংসিত যে তারাবির নামাজ চালু হয়েছে হিজরতের পরে থেকে। আজকে নূতনভাবে বিতর্কের মাধ্যমে মীমাংসার অপেক্ষা রাখে না চিরমীমাংসিত? চিরমীমাংসিত রাসূলের হিজরতের আগে থেকে তাহাজ্জুদের নামাজ চালু হয়েছে, আর রাসূলের হিজরতের পরে থেকে তারাবির নামাজ চালু হয়েছে। তাহলে বিতর্ক আছে না মীমাংসিত? মীমাংসিত। নূতন ভাবে মীমাংসিত না পুরাতন মীমাংসিত? এই ধরনের পুরাতন চিরন্তন মীমাংসিত ব্যাপারগুলিকে নিয়ে নূতনভাবে বিতর্ক সৃষ্টি করে মুসলমান সমাজকে কুণ্ডলে লিপ্ত করার অপচেষ্টায় মেটেছে একদল চরমপন্থী। এদের নাম লামধামী। এরা বলে তারাবির নামাজ আর তাহাজ্জুদের নামাজ একই নামাজ। আমার একটা কথা বুঝে থাকলে আপনারা বলুন, তারাবির নামাজ আর তাহাজ্জুদের নামাজ একই না ভিন্ন? ভিন্ন। তাহাজ্জুদের নামাজের কথা আল্লাহ কোরআনে বলেছেন রাসূলের হিজরতের আগেই, আর তারাবির নামাজের কথা রাসূল হাদিসে বলেছেন হিজরতের পরে। একই নামাজ না ভিন্ন? ভিন্ন। নামাজ ভিন্ন, নামও ভিন্ন, পরিমাণ ভিন্ন। 12 মাসের নামাজের নাম তাহাজ্জুদ, রমজানের নামাজের নাম তারা। 12 মাসের নামাজ তাহাজ্জুদ, সেটার অধিকাংশ সময়ের রাকাতের পরিমাণ 8 রাকাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সচরাচর তাহাজ্জুদের নামাজ 8 রাকাত পড়তেন। যেদিন স্বাস্থ্য বেশি প্রফুল্ল থাকে সেদিন আরো কিছু বেশিও পড়তেন, যেদিন স্বাস্থ্য ক্লান্ত থাকত সেদিন 8 রাকাতের কমও পড়তেন। 8 রাকাতের কম পড়তেন স্বাভাবিক স্বাস্থ্যবান অবস্থায়, ক্লান্ত অবস্থা। 8 রাকাতের বেশি করতেন স্বাভাবিক অবস্থায় না প্রফুল্ল অবস্থা? ক্লান্ত অবস্থায় 8 রাকাতের কম পড়তেন, প্রফুল্ল অবস্থায় 8 রাকাতের বেশিও পড়তেন। স্বাভাবিক অবস্থায় বেশিরভাগ সময় রাসূল তাহাজ্জুদের নামাজ 8 রাকাত। স্বাভাবিক অবস্থায় স্বাস্থ্যের অবস্থা যখন স্বাভাবিক থাকত তখন রাসূল তাহাজ্জুদের নামাজ 8 রাকাত। এই তাহাজ্জুদের নামাজ রাসূল বেশিরভাগ সময়ে সচরাচর একটা করতেন। কোন কোন হাদিসে এর চেয়ে কমের কথা আছে, কোন কোন হাদিসে এর চেয়ে বেশি কথা আছে। তাহলে তাহাজ্জুদের নামাজের পরিমাণের ব্যাপারে বিভিন্ন রকম হাদিসে, কোন হাদিসে আট রাকাতের কমের কথা বলেছে, কোন হাদিসে আট রাকাতের বেশি কথা বলেছে, কোন হাদিসে আট রাকাতের কথা বলেছে। তাহলে মোটামুটি ভাবে তাহাজ্জুদের নামাজের পরিমাণ সংক্রান্ত হাদিসগুলি তিন প্রকার, আট রাকাতের কম, আট রাকাতের বেশি, আট রাকাত কম হল তিন প্রকার। কেন একই নামাজের রাকাতের পরিমাণের ব্যাপারে হাদিস তিন রকম? কেন রাসূলের স্বাস্থ্যগত তিন রকম অবস্থার কারণ, রাসূলের স্বাস্থ্যগত অবস্থা তিন রকমের কারণ। স্বাস্থ্য যখন স্বাভাবিক থাকত তখন আট রাকাত, স্বাস্থ্য যখন ক্লান্ত থাকত আট রাকাতের কম পড়ত, স্বাস্থ্য যখন স্বাভাবিকের থেকে বেশি প্রফুল্ল থাকত আট রাকাতের বেশি। বলুন খামখাই একটা ব্যাপার নিয়ে হাদিসের তিন রকম কথা বলা হয় না তিন অবস্থার উপর তিন কথা? হাদিস তো বুঝতে হবে, এই হাদিসের এই প্রেক্ষাপট যারা বুঝে না এদের হাদিস নিয়ে আলোচনা করার অধিকার নাই। হাদিসের প্রেক্ষাপট বুঝতে হবে, রাসূলের আমলকেই রাসূলের হাদিস বলা হয়, রাসূলের কথাকেই রাসূলের হাদিস বলা হয়। একই রাসূল একই হাদিস একই নামাজ সাহায্য, কোন হাদিসে আট রাকাতের কম কেন, কোন হাদিসে আট রাকাতের বেশি কেন, কোন হাদিসে আট রাকাত কেন বুঝতে পারলেন? আজকে কারণ রাসূলের স্বাস্থ্যগত তিন অবস্থা ভিত্তিতে তাহাজ্জুদের রাকাতের পরিমাণ তিন রকম, এর মাধ্যমে কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য ফেসিলিটি দেওয়া হয়েছে। স্বাস্থ্য যদি ভালো না থাকে তার ফল তাহাজ্জুদ পড়তে চায় আট রাকাতের কম পড়ে বছর, স্বাস্থ্য যদি স্বাভাবিক থাকে আট রাকাত, আরো যদি পড়তে ভালো লাগে আরো বেশি পড়বে। সুতরাং বুঝতে পারলেন তাহাজ্জুদের নামাজের রাকাতের পরিমাণ বিভিন্ন হাদিসে বিভিন্ন কেন, স্বাস্থ্যগত বিভিন্ন অবস্থা ভিত্তিক। স্বাভাবিক অবস্থায় করা কতটা, এর সাথে বিতিরের তিন রাকাত যোগ করলে হয় এগারো। এই জন্য সহি বুখারী শরীফের এক হাদিসে উল্লেখ আছে, উম্মুল মুমিনীন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল রমজানে এবং রমজান ছাড়াও মানে বারো মাস, রমজানে এবং রমজান ছাড়াও মানে রাসূল বারো মাস এগারো রাকাতের বেশি পড়তেন না। এগারো রাকাত কোন কোন নামাজ? তাহাজ্জুদের আট রাকাত আর বিকিরের তিন রাকাত, এগারো। এগারো রাকাতের বেশি পড়তেন না কোন অবস্থায়? এই বুখারী শরীফের আরেক হাদিস, সেই হাদিসেই হযরত আয়েশা বলেন রাসূল তেরো রাকাত পড়তেন, এই একটু আগে বললেন এগারো রাকাতের বেশি পড়তেন না, এখন ইনি পড়তেছেন তেরো রাকাত পড়তেন। তাহলে এগারো রাকাতের বেশি পড়তেন না যে আয়েশা বলেছেন এ বুখারীর হাদিস, এই বুখারীর হাদিস এই আয়েশা বলতেছেন তেরো রাকাত পড়তেন। এক হাদিসে বুখারীর হাদিস জরুরা এগারো রাকাতের বেশি পড়তেন না সেটাও বুখারীর হাদিস, তেরো রাকাত করতেন সেটাও বহারি হাদিস। তাহলে দুই প্রেক্ষাপট না বুঝে শুধু হাদিস বুঝতে গেলে দুইটা হাদিস সামঞ্জস্যশীল হয় আর সাংঘর্ষিক হয়। কেন একই রাসুলের একই আমল সাংঘর্ষিক হবে কেন? একই বিবি আয়েশার দুই কথা পরস্পরে সাংঘর্ষিক হবে কেন? হাদিস পড়তে গেছে, হাদিসের প্রেক্ষাপট বুঝে নাই, তার কাছে হাদিস দুইটা সাংঘর্ষিক হয়। যারা হাদিসের প্রেক্ষাপট বুঝে হাদিস পড়ে তাদের কাছে কোনো হাদিস পরস্পরে সাংঘর্ষিক হয় না। আমার কথা বুঝে থাকতে বলুন, হাদিসের প্রেক্ষাপট বুঝে হাদিস পড়লে হাদিসের বিষয় পরস্পরে সাংঘর্ষিক হয়? কোন সময় সাংঘর্ষিক হয়? প্রেক্ষাপট না বুঝে বাহ্যিক দৃষ্টিতে স্থূল দৃষ্টিতে হাদিস পড়তে গেলে একটা হাদিস আর একটা হাদিসের সাথে সাংঘর্ষিক হয়। একই বুখারীর হাদিস একই আয়েশার বর্ণিত, রাসূল এগারো রাকাতের বেশি পড়তেন না, এটাও বুখারীর হাদিস। রাসূল তেরো রাকাত পড়তেন, এটাও বুখারীর হাদিস। আমার কথাগুলি বুঝে থাকতে বলুন, এই দুই হাদিস কি পরস্পরের সাংঘর্ষিক? এগারো রাকাতের বেশি পড়তেন না কথাটা মানলে তেরো রাকাত পড়তেন মানা যায় কিভাবে? আর তেরো রাকাত পড়তেন কথাটা মানলে এগারো রাকাতের বেশি পড়তেন না কথাটা মানা যায় কিভাবে? একমাত্র কারণ প্রেক্ষাপট। স্বাস্থ্য যখন স্বাভাবিক থাকত তখন এগারো রাকাতের বেশি পড়তেন না, স্বাস্থ্য যখন প্রফুল্ল থাকত তখন তেরো রাকাত পড়তেন। রইল সাংঘর্ষিক না সামঞ্জস্যশীল? এই লামজহাবিরা হাদিসের বাহ্যিক শব্দগুলি দেখে প্রেক্ষাপট বুঝে না, এই জন্য একটা হাদিস নিয়ে বসে থাকে আর একটা হাদিসের খবর রাখে। এবার আসুন, এই এগারো রাকাত অথবা তেরো রাকাত নামাজ যদি এগারো রাকাত হয় তাহলে বিদির তিন রাকাত, তাহাজ্জুদ আট রাকাত। যদি তেরো রাকাত হয় তাহলে বিদির তিন রাকাত, তাহাজ্জুদ দশ রাকাত। কথা বুঝলেন? এই নামাজগুলি রাসুল শুধু রমজানে পড়তেন না বারো মাস? এবার বলুন, বারো মাস এসার উপরে ফজরের আগে যে নামাজগুলি রাসুল পড়তেন উম্মত পরে, এই নামাজগুলিকে হাদিসের ভাষায় সালাতুল লাইল বলা হয়, রাতের নামাজ। কিসের নামাজ? রাতের। এশার নামাজ হল সন্ধ্যার নামাজ, ফজরের নামাজ হল ভোরের নামাজ, আর তাহাজ্জুদের নামাজ, বিকিরের নামাজ, তারাবির নামাজ হল রাইতের নামাজ। বারো মাসের রাইতের নামাজ বিকির সারা যা থাকে তা হল তাহাজ্জুদ। রমজান মাসের রাতের নামাজ বিকির সারা যা থাকে তা হল তাহাজ্জুদ আর তারাবি একই না ভিন্ন? ভিন্ন। লামাজহাবিয়া তারাবির নামাজ আট রাকাত প্রমাণ করে দুইটাকে জগা কিছুই মানাচ্ছে, বারো মাসের তাহাজ্জুদের নামাজটা এই রমজানে তারাবির নামাজ হইয়া যায়। বলেন, বারো মাসের তাহাজ্জুদের নামাজ হিজরতের পরে বলছেন রাসুল তোমাদের জন্য সুন্নত, না হিজরতের আগে থেকে আল্লাহ কোরআনে বলেছে? আর রমজানের তারাবির নামাজ হিজরতের আগে থেকেই ছিল, না হিজরতের পরে রাসুল বলে দিয়েছেন তোমাদের জন্য সুন্নত? নামাজ দুইটা দুই সময়ের থেকে চালু হয়েছে, তাহাজ্জুদের নামাজ চালু হয়েছে কোরআনের আয়াতের দ্বারা, তারাবির নামাজ চালু হয়েছে রাসূলের হাদিসের দ্বারা, তাহাজ্জুদের নামাজ চালু হয়েছে হিজরতের আগে থেকে, তারাবির নামাজ চালু হয়েছে হিজরতের পরে থেকে। তাহাজ্জুদের নামাজ স্বাভাবিক অবস্থায় আট রাকাত, তারাবির নামাজ 20 টাকা, তারপর দুইটা একই নামাজ না ভিন্ন ভিন্ন নামাজ, তাহলে বলে একই নামাজ সঠিক বলে না ভুল বলে? লামাজাবিদের এই ভুল কথায় আপনারা ভুল পথে পরিচালিত হবেন না। বখারী শরীফের যেই হাদিসের দ্বারা লামাজাবিরা তারাবির নামাজ 8 রাকাত প্রমাণ করতে চায়, সেই হাদিসে উল্লেখ আছে নবীর বিবি আয়েশা বলেন, রমজানে এবং রমজান ছাড়াও রাসূল 11 রাকাতের বেশি পড়তেন না। এবার বলুন, রমজান এবং রমজান ছাড়াও যেই নামাজটা রাসূল পড়তেন তারাবি? এবার হাদিসটা বোঝার চেষ্টা করুন। রাসূল বলেন, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরাদা সিয়াম রমাদান আলাইকুম ওয়া সানান্তু লাকুম কিয়ামা। আল্লাহ রমজান মাসে রোজা রাখা তোমাদের জন্য ফরজ করেছেন, আর আমি রাসূল রমজান মাসে তারাবির নামাজ পড়া তোমাদের জন্য সুন্নাত করেছি। বলুন, 12 মাসের সুন্নতের নাম তারাবি, রমজানের সুন্নতের নাম তারাবি। রাসূল বলেন, রমজানের সুন্নত তারাবি, 12 মাসের সুন্নত নয়। তাহাজ্জুদ হইল 12 মাসের সুন্নত, তারাবি রমজানের সুন্নত। পরিষ্কার বুঝে আসছে পার্থক্য? তাহাজ্জুদ কোন মাসের সুন্নত আর তারাবি কোন মাসের সুন্নত? এরপরে দুইটা এক হইল কিভাবে? যারা দুইটাকে এক বলে এরা হাদিস বুঝে না, হাদিসের প্রেক্ষাপট বুঝে না। শুধু তাই নয়, যারা বলে তাহাজ্জুদ এবং তারাবি একই নামাজ এরা সাধারণ ব্যাকরণ বুঝে না। সাধারণ ব্যাকরণ আছে, উচ্চতর ব্যাকরণ আছে, এরা সাধারণ ব্যাকরণ অবুঝে না। সাধারণ ব্যাকরণটা আমি আপনাদের বোঝাবার চেষ্টা করি। বাংলা ব্যাকরণেও বচন বলতে একটা জিনিস আছে, ইংলিশে ইংলিশ গ্রামারে এটাকে বলে নাম্বার, আরবি গ্রামারে এটাকে বলে আদব। আমরা কেউ আরবিটা বুঝি না, কেউ ইংরেজিটা বুঝি না, বাংলাটা তো মোটামুটি সবাই বুঝি, কাজে আমরা বাংলা ব্যাকরণের পরিভাষাটাই এক বা এক এক একের বেলায় যে শব্দ ব্যবহৃত হয়, এক ব্যক্তি এক বস্তু বোঝাবার জন্য যে শব্দ ব্যবহৃত হয় এটাকে এক বচন বোধক শব্দ বলা হয়, একের বেশি বোঝাবার জন্য যে শব্দ ব্যবহৃত হয় এটাকে বহু বচন বোধক শব্দ বলা হয়। লুকটা আর লুকগুলি, লুকটা আর লুকেরা, লুকটার মধ্যে কতজন বোধায়? কোন বচন লুকেরা বলতে কতজন লোক বোধায়? এটা কোন বচন? বাংলা ভাষায় বচন দুই প্রকার, এক বচন বহু বচন। একের বেলায় এক বচন ব্যবহৃত হয়, একের অধিকের বেলায় বহু বচন ব্যবহৃত হয়। ঠিক ইংলিশ গ্রামারে একের বেলায় যে নাম্বার ব্যবহৃত হয় যেটি সিঙ্গুলার নাম্বার, একের বেশির বেলায় যে নাম্বার ব্যবহৃত হয় এটাকে প্লুরাল নাম্বার। এলে বাংলায়ও বচন দুই প্রকার, এক বচন বহু বচন, ইংলিশেও বচন দুই প্রকার, এক বচন বহু বচন, কিন্তু আরবি গ্রামারে বচন তিন প্রকার, আরবি গ্রামারে বচন তিন প্রকার, এক বচন দ্বি বচন বহু বচন, এক বচন দ্বি বচন বহু বচন, একের বেলায় এক বচন, দুইয়ের বেলায় দ্বি বচন, দুইয়ের বেশি বেলায় বহু বচন। বলুন, বচন তিন প্রকার হয়, কোন গ্রামারে এই কথাটা প্রত্যেক গ্রামারে প্রাথমিক ব্যাকরণের আলোচ্য বিষয়। বাংলা প্রাথমিক ব্যাকরণ এই পাবেন বচন দুই প্রকার, এক বচন বহু বচন। ইংলিশের প্রাইমারি গ্রামারে পাবেন নাম্বার দুই প্রকার, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। আরবি ইবতেদায়ী কাওয়াইদে পাবেন আবস্থিক প্রকার, ওয়াহিদ তসমিয়া। আমার কথা বুঝে থাকলে এবার বলুন, বাংলা ব্যাকরণে বচন কত প্রকার? দুই প্রকার। একের বেলায় এক, একের বেশি বেলায় বহু বচন। ইংলিশ গ্রামারে নাম্বার বলা হয় কত প্রকার? একের বেলায় সিঙ্গুলার নাম্বার, একের বেশি বেলায় প্লুরাল। কিন্তু আরবি ভাষায় বচন কত প্রকার? তিন প্রকার। একের বেলায় এক বচন, দুই এর বেলায় দুই বচন, দুই এর বেশি বেলায়। এই গ্রামারের কথাটা মনে রাখুন। এবার আসুন, বারো মাসের রাতের নামাজের নাম তাহাজ্জুদ, রমজানের রাতের নামাজের নাম তারাবি। এই তারাবি শব্দটা তার বিহা, তার বিহা শব্দের বহু বচন। তারবিহা, তারবিহা এর মানে হইল বিশ্রাম। তারবিহার মানে হইল এক বচনে তারবিহা, দ্বি বচনে তারবিহাতান, বহু বচনে তারাবি, বহু বচনে তারাবির নামাজকে তারাবির নামাজ বলে কেন? এটা এখানে বহু বচন বলো তার বিহাস, তার বিহা অর্থ বিশ্রাম। প্রতি চার রাকাতের পরে একটা বিশ্রাম, তারাবির নামাজের প্রতি চার রাকাতের পরে একটা বিশ্রাম। একটা বিশ্রাম হলে কোন বচন হবে? দুইটা বিশ্রাম হলে দুই বচন, দুই এর বেশি বিশ্রাম হলে বচন। তার বিহা হইল এক বচন, তার বিহাতাম দ্বি বচন, তারাবি বহু বচন। বলেন কত রেখাত পর মানে একটা বিশ্রাম, সাড়ে রেখাত পর মানে একটা বিশ্রাম, তাইলে তারাবি কোন বচন? কতটা বিশ্রাম কমপক্ষে, কমপক্ষে কতটা বিশ্রামের দ্বারা তারাবি হবে? তিনটা বিশ্রাম। সাড়ে রেখাত পরে বললেন একটা বিশ্রাম, আট রাকাত পরে বললেন দুইটা বিশ্রাম, কইল তারাবি। কথা বুঝতে পারতেছে? চার রাকাত পরে বললেন একটা বিশ্রাম, আট রাকাত পরে বললেন দুইটা বিশ্রাম, কইল তারাবি। তাইলে আট রাকাত কোনো তারাবি নাই, তারাবি বল আট রাকাতে কোনো তারাবি হয়। যারা বলে তারাবি আট রাকাত, শুধু হাবিস বুঝে না, ব্যাকরণ বুঝে না, কথাটা বুঝলেন কিনা? যারা বলেন তারাবি আট রাকাত, এরা শুধু হাবিস বুঝে না, ব্যাকরণ বুঝে না, উচ্চতর ব্যাকরণ বুঝে না, প্রাথমিক ব্যাকরণ বুঝে না। উচ্চতর ব্যাকরণের কথা বুঝতে পারেন, প্রাথমিক ব্যাকরণ, প্রাথমিক ব্যাকরণ বুঝে না। এই গণ্ডগোল করে কে বলে লাগাল পায় না, অঙ্গখানা চুলকাতে যায় কেন? তুই বামন হইয়া চাঁদে হাত দিতে যাচ্ছে, কমপক্ষে তিনটা বিশ্রাম হইলে তারাবি শব্দটা প্রয়োগ করা যায়। তিনটা বিশ্রাম হয় আট রাকাতে না বারো রাকাতে? তাহলে তারাবি নামাজ আট রাকাতে হইল। এছাড়া তারাবি শব্দটা যে বহু বচন, শুধু তিনটা বিশ্রামে হবে না, কমপক্ষে তিনটা বিশ্রাম, কমপক্ষে তিনটা বিশ্রাম, কমপক্ষে তিন বিশ্রামে তো বারো রাকাত হয়। কাজে তারাবি শব্দটাই আট রাকাতের বেলায় ব্যাকরণ ভাবে প্রযোজ্য নয়, তারাবি শব্দটাই আট রাকাতের উপর ব্যাকরণ ভাবে প্রযোজ্য নয়। আট রাকাতে যে তারাবি করে সে আরবি ব্যাকরণে গণ্ডমূর্খ। শুধু আরবি ব্যাকরণ এখন মূর্খ না হাদিসের প্রেক্ষাপটের বেলা হাদিসের প্রেক্ষাপটের বেলা তোমার মুখে হাদিস শব্দ অনুভব হয় না, তোমার মুখে তারাবি শব্দটা অনুভব হয় না। মুসান্নাফে ইবনে আবি শায়বা নামক হাদিসের কিতাবে উল্লেখ আছে পরিষ্কার ভাষায় রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে রাতের নামাজ 20 রাকাত পড়বেন। আমার এটা মনে কথা বুঝে থাকলে বলুন, 12 মাসের রাতের নামাজের নাম কি? রমজান মাসে রাতের নামাজের নাম কি? মুসান্নাফে ইবনে আবি শায়বা নামক হাদিসের কিতাবে উল্লেখ আছে রাসূল রমজান মাসে রাতের নামাজ অর্থাৎ কয়টা পড়েন? 20। বুঝে থাকলে বলুন তো, রাসূল যে তারাবির নামাজ 20 টাকা করতেন কথাটা পরিষ্কার ভাষায় হাদিসে আছে কি নাই? যখন ওই নামাজীরা দেখে যে কোনো হাদিস তাদের ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে যায়, যখন ওই নামাজীরা দেখে যে কোনো হাদিস তাদের ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে যায়, তখন ওই যাচাই বাছাই ছাড়া জটপট বলে দেয় হাদিসটা জয়ীফ মানি না, হাদিসটা জয়ীফ মানি না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, রাসুলের কথাকে কি হাদিস বলে? রাসুলের কথাকে কি হাদিস বলে? হাদিস জয়ীফ শব্দের অর্থ কি? আপনাদের রাসুল জীবনে কতটা দুর্বল কথা বলেছেন? তুই বেটা হাদিস জয়ীফ বলতে কি পুরার দিন বুঝস? রসুলের কথা দুর্বল হয় কি? আর যদি বল যে না রাসুলের কথা দুর্বল না, বর্ণনাকারীর যোগ্যতা দুর্বল, তাহলে তো হাদিস জয়ীফ করা যায় না, হাদিসের বর্ণনাকারীর যোগ্যতা জয়ীফ করা যায়। কথা পরিষ্কার করে বলো না কেন, এই হাদিস যতজন বর্ণনাকারী বর্ণনা করছেন তাদের মধ্যে কোন একজন বর্ণনাকারীর যোগ্যতা কম, যোগ্যতা নাই নয়, যোগ্যতা কম। হাদিসের বর্ণনাকারীদের যোগ্যতা তিন রকম, উত্তম যোগ্যতা, মধ্যম যোগ্যতা, নিম্নতম যোগ্যতা। উত্তম যোগ্যতা সম্পন্নদের বর্ণিত হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায় সহি হাদিস বলা হয়, মধ্যম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায় হাসান হাদিস বলা হয়, নিম্নতম যোগ্যতা সম্পন্ন না অযোগ্য, অযোগ্য কেউ না যোগ্যতা সম্পন্ন, তবে তার যোগ্যতা নিম্নতম, নিম্নতম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায়। হাদিসের বর্ণনাকারীর যোগ্যতা নিম্নতম, তাই বলে তুমি হাদিসটাকে বলো জয়ীফ হাদিস আর মানি না তুইবা? জয়ীফ হাদিস কথার অর্থ, জয়ীফ হাদিস এর অর্থ হইল, জয়ীফ হাদিস শব্দের অর্থ হইল হাদিসটা দুর্বল। জয়ীফ হাদিস কথাটার অর্থ হইল হাদিসটা দুর্বল। আমার এখন কথার কথা বুঝে থাকতে বলুন, রাসূলের হাদিস কোনোদিন দুর্বল হয়? বর্ণনাকারীর যোগ্যতা দুর্বল, বর্ণনাকারীর যোগ্যতা দুর্বল। এই কারণে যদি তুমি বলো জয়ীফ হাদিস মানি না, জয়ীফ শব্দটা কত দুর্বল, তোমার বাবা যদি বার্ধক্যের কারণে দুর্বল হইয়া যায় হয় না? কোনো মানুষের বাবা বয়স্ক হইতে হইতে দুর্বল হয় না? আপনাদের কারো বাবা দুর্বল হইয়া গেলে তাহলে বাবা মানবেন কিনা? যে কয় আমার বাবা দুর্বল হওয়ার কারণে তাহলে বাবা মানব না, সে আর হালাল দাদা তাহলে বাবা যতই দুর্বল হোক বাবাকে বাবাই মানতে হবে। রাসূলের হাদিসের বর্ণনাকারী যতই গরিব হোক হাদিসকে হাদিসই মানতে হবে। হ্যাঁ, ইসলামী আকীদা প্রমাণের বেলায় সহি হাদিসের দ্বারা দলিল দেওয়া হয়, ইসলামী আমল হাসান হাদিসের দ্বারাও প্রমাণিত হয়, আর আমলের ফজিলত সহি হাদিসের দ্বারা প্রমাণিত হয়। ফজিলতের বেলায় জয়ী হাদিস মানতে হবে, আমলের বেলায় হাসান হাদিস মানতে হবে, আমার কথা বুঝে থাকতে বলুন তো, আপনারা হাদিস কোনটা মানবেন কোনটা মানবেন না? আকিদার বেলায় সহি হাদিস মানব, আমলের বেলায় হাসান হাদিস মানব, ফজিলতের বেলায় ফজিলতের বেলায় জয়ী হাদিস মানি না বলতে পারে এমন ব্যক্তি মুসলমান হতে পারে না। এরপর কোন হাদিসের বর্ণনাকারী যে যুগের বর্ণনাকারী জয়ী ধরা পড়ছে, এই যুগের আগের থেকেই যদি হাদিসটা গোটা দুনিয়ার উন্নতে পালন করে আসা থাকে, যে আরেকটা আলোচনা করতেছে রসুল থেকে হাদিস বর্ণনা করেছেন একজন সাহাবী, সাহাবিদ থেকে রসুলের হাদিস বর্ণনা করেছেন একজন তাবেঈ, তাবেঈ থেকে হাদিস বর্ণনা করেছেন একজন তাবে তাবেঈ, তাবে তাবেঈ থেকে হাদিসটা বর্ণনা করেছেন তার ছাত্র। এই হাদিস বর্ণনাকারী প্রথম নম্বর ছাত্র, প্রথম নম্বর রসুলের প্রথম নম্বর হাদিসের ছাত্র হলেন সাহাবী, সাহাবির দুই নম্বর ছাত্র তাবেঈ, তাবেঈর তিন নম্বর ছাত্র তাবে তাবেঈ, তাবে তাবেঈর ছাত্র যিনি হাদিসটা বর্ণনা করলেন তিনি কত নম্বর ছাত্র? এই বর্ণনাকারীরা যোগ্যতা তিনি দুর্বল হন, হাদিসটা গোড়ার থেকেই দুর্বল না ষাট নম্বর বর্ণনাকারীর পরে দুর্বল, ষাট নম্বর বর্ণনাকারীর হাতে হাদিসটা পৌঁছার আগের থেকেই যদি দুনিয়ার উম্মতে এই হাদিস আমল শুরু করে দিয়া থাকে, তাহলে পরবর্তী বর্ণনাকারী দুর্বল হইলেও হাদিস এটা আর গরিব থাকে না। সহি হাদিসের মধ্যে আবার তিন রকম আছে, সহি হাদিসের মধ্যে তিনটা ক্লাসিফিকেশন আছে, তিনটা প্রকারের আছে। সহি হাদিস আবার এক পর্যায়ে তিন প্রকার, মোতাবাতের মশহুর হতে পারে, এর মধ্যে সহি হাদিসের মোতাবাতির সবচেয়ে উন্নত মানের হাদিস, সবচেয়ে উন্নত মানের হাদিস, কোনো হাদিস পরবর্তীকালের কোন একজন বর্ণনাকারী যোগ্যতার অভাবে যদি হাদিসটা দরিদ সাব্যস্ত হয়, কিন্তু যদি দেখা যায় যে হাদিসটা দরিদ বর্ণনাকারীর হাতে পৌঁছার আগের থেকে গোটা দুনিয়ার উন্মতে হাদিসটা আমল করে চলেছে, তখন একজন বর্ণনাকারীর দুর্বলতার কারণে হাদিসটা আর দরিদ থাকে না, সহি মোতাওয়াতির পর্যায়ে হাদিস দরিদ হইয়া যায়। মূলনীতিটা স্মরণ রাখুন, মূলনীতিটাকে আমি আপনাদেরকে বুঝাতে পারলাম, প্রথমম্বর বর্ণনাকারী মধ্যে আইসা হাদিসের সনদ জয়ী সাব্যস্ত হইল, তিন নম্বর এক নম্বরের আমল থেকে যদি হাদিসের উপর আমল চলে আসে, তাহলে সাত নম্বর বর্ণনাকারীর যোগ্যতার অভাবে এই হাদিসটাকে আর জয়ী বলা যাবে না, সহি মোতাবাতের হাদিস বলতে হবে। মুসান্নাদে ইবনে আবি শাইবা নামক হাদিসের কিতাব, যে হাদিসের উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাকার করতেন, বিশ্বাকার করতেন, একটা শব্দ হইল পড়েছেন আর একটা শব্দ হইল পড়তেন, ব্যস্ত আছে পড়েছেন বলতে একদিন করলেও পড়েছেন বলা করতেন বলতে সদা সর্বদা করতেন বলতে এই হাদিসটা যদি দৈব কোন সময় দৈবেছে রসুল যে সময় পড়তেন সেই আমার সুন্নাত পালন করতে যেভাবে তোমরা বাধ্য আমার সুন্নাত পালন করতে বাধ্য কাজেই রাসূল তারাবির নামাজ 20 টাকা পড়তেন এই হাদিসটার অস্তিত্ব যে হাদিসে উল্লেখ আছে উমর 20 টাকা তারাবির নামাজ প্রতিদিন জমাতে পড়ার ব্যবস্থা করেছেন ওইটা কিন্তু সহি হাদিস আছে মুসন্নাফ ইবনে আবি শাইবার হাদিসের অস্তিত্ব যদি না থাকতো উমর 20 টাকা তারাবির নামাজ জমাতের সাথে পড়ার ব্যবস্থা করেছেন এই হাদিসের দ্বারাই তারাবির নামাজ 20 টাকা সত্তর 100 বার গ্যারান্টির সাথে সাব্যস্ত হয়ে গেছে পরবর্তীকালের একজন বর্ণনাকারীর যোগ্যতা দুর্বল কিন্তু এই বর্ণনাকারীর হাতে হাদিসটা পৌঁছার আগেই সাহাবায়ে কেরাম এই 20 টাকা তারাবির নামাজের আমলকে গ্রহণ করে নিয়েছে উমর যখন 20 টাকা তারাবির নামাজের জমাত চালু করেন তখন এই জমাতে যে সমস্ত সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করেছে কেউ কোনোদিন আপত্তি করেননি কেউ কোনোদিন বলেননি যে আপনি 20 টাকা তারাবির নামাজ পেলেন তো তাই না সমস্ত সাহাবায়ে কেরাম এই ব্যাপারে অক্ষম পোষণ করেছেন যে 20 তারাবির নামাজ 20 টাকা পরবর্তীকালে একজন বর্ণনাকারীর যোগ্যতা দুর্বল হওয়া গেল যে ব্যাপারে সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে গেছে সেই ব্যাপারটা একজন দুর্বল যোগ্যতা সম্পর্কে লোকে বর্ণনা করলেই কি আসে যায় না করলেই কি আসে বিশ্বকাপ তারাবির নামাজ খোলাফায়ে রাশিদীন থেকে চালু হয়ে গেছে বিশ্বকাপ তারাবির নামাজ সাহাবায়ে কেরাম থেকে চালু হয়ে গেছে বিশ্বকাপ তারাবির নামাজ উমর ফারুক চালু করে দিয়েছে বিশ্বকাপ তারাবির নামাজ হযরত উসমান চালু রেখেছেন বিশ্বকাপ তারাবির নামাজ হযরত আলী চালু রেখেছেন বিশ্বকাপ তারাবির নামাজ যে সমস্ত সাহাবাগণ পেয়েছেন প্রত্যক্ষ করেছেন তারা অংশগ্রহণ করেছেন ঐক্যবদ্ধভাবে পরবর্তীকালের একজন বর্ণনাকারীর দুর্বলতায় কিছু আসে যায় না কথাটা সহজে বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি কোরআনে যা আছে সব সত্য। সর্বপ্রথম কথাটা বলেছেন আল্লাহ, কোরআনে যা আছে সব সত্য কথাটা সর্বপ্রথম কে বলেছে? আল্লাহ। তারপরে বলেছেন রসুল, কোরআনের সব কথা সত্য কথাটা দ্বিতীয় পর্যায়ে কে বলেছে? কোরআনের সব কথা সত্য কথাটা তৃতীয় পর্যায়ে বলেছেন সাহাবায়ে কেরাম, কোরআনের সব কথা সত্য কথাটা চতুর্থ পর্যায়ে বলেছেন তাবেঈন, পঞ্চম পর্যায়ে বলেছেন তাবে তাবেঈন। আপনাদের যুগের একটা কি বলে কোরআনের সব কথা সত্য, এই কারণেই কোরআন মানা যাবে না। কেন মানবেন? কোরআনকে সত্য বলার আগে সত্যবাদীরা সত্য বলে ফেলেছে, এখন কোরআন সত্য বলায় না বলায় কিছু আসে যায় না। ঠিক তেমনি হবে যে হাদিসে আছে রাসূল তারা বিশ্বাস করতেন, পরবর্তীকালের একজন বর্ণনাকারী অযোগ্য হওয়ায় না হওয়ায় কিছু আসে যায় না, এই বিবরণ সাহাবায়ে কেরাম গ্রহণ করে ফেলেছে, এই বিবরণ খোলাফায়ে রাশিদীন গ্রহণ করে ফেলেছেন, এই বিবরণ সারা দুনিয়ার মুসলমান উম্মত গ্রহণ করে ফেলেছে। এখন বললেও কিছু আসে যায় না বললেও কিছু আসে। আমার কথা বুঝে থাকে বা বলুন, তারাবির নামাজ বিশ রাকাত সুন্নত দৈব হাদিসের দ্বারা প্রমাণিত না সহি মুতাওয়াতির হাদিসের দ্বারা? এটা কি নতুন ভাবে সিদ্ধান্ত না 1500 বছর যাবত পুরাতন সিদ্ধান্ত? পুরাতন সিদ্ধান্তকৃত বিষয়ে না, বিভিন্ন হাদিসের বাহানায় নতুন ভাবে বিতর্ক সৃষ্টি করে মুসলমানদেরকে কুন্দরে লিপ্ত করানো এই ফেতনাবাজ লামাজহাবীদের কাজ। এই জন্য এদেরকে এই ফেতনাবাজিতে ধরা দিলেন না। ইমাম সাহেব তারাবির নামাজ 8 রাকাত করে সালাম ফিরাবার পর ফেতনাবাজদের কথায় যদি কেউ মসজিদ থেকে বের হয় না, তাকে আমি জিজ্ঞেস করব তারাবি শব্দটা দ্বিবচন, আরবিতে বহুবচন, কমপক্ষে কত বেলা প্রতি চার বাঘাতে একবার বসলে তার বিহা, আর এক চার বাঘাত করে আবার বসলে তার বিহাতা? তুমি যে 8 রাকাত খুঁজে বেরিয়ে গেলাম, তুমি তারাবি করলা না তার বিহাতান করলে? তার বিহাতান ইসলামে নাই, ইসলামে তারাবি আছে, ইসলামে তারবি হাতান নাই, ইসলামে তারাবি আছে তারবি হাতান নাই। তুমি যে 8 রাকাত খুঁজে বেরিয়ে গেলে কেউ যদি 4 রাকাত করে মসজিদ থেকে বের হয়ে যায় বলেন কি হইল? তারবিহা হয়েছে। 7 রাকাত খুঁজে গেলে তারবিহা হয়, 8 রাকাত খুঁজে গেলে তারবিহা হয়, 8 রাকাতের বেশি পড়লে তারাবি হয়। কথা বুঝতে পেরেছেন? সুতরাং তারাবি নামাজ 30 রাকাত হাদিসের দ্বারা প্রমাণিত, রাসূলও পড়েছেন, খোলাফায়ে রাশিদিনেও পড়েছেন, সাহাবায়ে কেরামে পড়েছেন, সারা দুনিয়ার সমস্ত উলামা উম্মতে পড়েছেন। এখন তারাবি নামাজ 8 রাকাত বলে যারা, এরা সত্যই হাদিসের কথা বলে না হাদিসের গুহারি দিয়ে রাস্তা করে? এবার আমরা মূল আলোচ্য হাদিসের দিকে ফিরে যাই। রাসূল বলেন ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরাদা সিয়াম রমাদান আলাইকুম, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের রোজা রাখা তোমাদের জন্য ফরজ করেছেন। ওয়া সানান্তু লাকুম কিয়ামাহু, তোমাদের জন্য আমি রাসূল সুন্নত করলাম তারাবির নামাজ। কথাটা রাসূল হিজরতের আগে বলেছে, হিজরতের পরে রাসূলের সুন্নত হয়েছে তাহাজ্জুদ? না, তাহাজ্জুদ আগে থেকেই সুন্নত ছিল, হিজরতের পরে সুন্নত হয়েছে কোনটা? আরো সহজ কথাই না, গ্রামারের মতো কঠিন নয়, আরো সহজ। তাহাজ্জুদ উম্মতের জন্য সুন্নত হয়েছে, হিজরতের আগের থেকে আর তারাবি উম্মতের জন্য সুন্নত যে হিজরতের পরে, কাজেই তারাবির নামাজ আলাদা, তাহাজ্জুদের নামাজ আলাদা, তাহাজ্জুদ বারো মাস করা হয়, শুধু রমজানে করা হয়, তাহাজ্জুদ স্বাভাবিক অবস্থায় রসুল আট টাকা করতেন, তারাবি আল্লাহ রসুল বিশ টাকা করেছেন, সুতরাং দুইটাকে একাকার করে জগা কিছুই পাঠাবার কোনো অবকাশ নয়। তারপরে আল্লাহ রাসূল বলেন ফামান সামাহু ওয়া কামাহু ইমানান ওয়া ইহতিসাবান, কাজেই যে ব্যক্তি রমজান মাসে রোজাও রাখবে তারাবিও করবে, রমজানের আমলই দুইটা, রোজা দিনের বেলায় রোজা রাখবে আল্লাহর ফরজ, রাতের বেলায় তারাবি পড়বে নবীর সুন্নাহ। রাসূল বলেন রমজানের এই দুইটা আমল, দিনের বেলায় রোজা রাখা আর রাতের বেলায় তারাবির নামাজ পড়া, এই দুইটা আমল যে ব্যক্তি ইমান ও ইয়াকিনের সাথে করবে, ইমান ও ইয়াকিনের সাথে জীবনের সবগুলো কথাটা জিনিসের সাথে দুইটা ইমান, ইমান তাকে কেমনে যায় কেমনে, আল্লাহর বিধানে বিশ্বাসী হলে ইমান তাকে, আল্লাহর বিধানে সন্দেহ হলে ইমান যায়, নবীর তরিকায় বিশ্বাসী হলে ইমান তাকে, নবীর তরিকায় সন্দেহ হলে ইমান যায়, ইমান গেলে রোজায় কিছু আসে যায় না, ইমান গেট চলে গেলে তারাবির নামাজ পড়া না পড়ায় কিছু আসে যায়, সাথে রোজা তুমি ইয়াকিনের সাথে রাখো, তারাবির নামাজ তুমি ইয়াকিনের সাথে করো, এই রোজার কারণে এই তারাবির কারণে তোমার জীবনের গুণাগুণ হয়, ইমান চলে গেলে না ইমান ঠিক থাকে, ইয়াকিন না থাকলে না ইয়াকিন থাকে, গুণাত্মক জীবন যাপন যদি তুমি রোজার মাধ্যমে অর্জন করতে পারছো, রোজা তুমি এমনভাবে রাখো যেভাবে রোজা রাখলে তুমি গুণাত্মক জীবন যাপন করতে পারো, এই মনোভাব নিয়ে রোজা রাখাটা হইল এহতেসাবান রোজা রাখা, ইয়াকিনের সাথে রোজা, এইরকম রোজা এইরকম তারাবি যারা করে, আল্লাহ রাসূল বলেন খারাজা মিন জুনুবি কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু, এমন রোজাদার এমন তারাবি করনেওয়ালা রমজানের ভিতরে জীবনের সমস্ত গুণা থেকে এমনভাবে মুক্ত হয়ে যায় যেভাবে তার জন্মের দিন মায়ের গর্ভ থেকে সকল প্রকার গুণামুক্ত অবস্থায় ভূষিত হয়। তাইলে দিনের বেলার রোজা রাতের বেলার তারাবি আমাকে সারা জীবনের সমস্ত গুণা থেকে মুক্ত করে দেয়, কত শর্তে, দুই শর্তে, ইমানান ইহতিসাবান, ইমানানের মর্ম আল্লাহর বিধান নবীর তরিকায় বিশ্বাসী থাকলে, ইহতিসাবানের মর্ম রমজানের সাধনা বাস্তবায়ন করা, রমজানের বুঝতে পেরেছেন সাধনা কি, হালাল কাজে সাধ্য করলাম, এটার নাম সাধনা, হালাল কাজে সাধতে পারলাম হারামটা সাধতে পারবো না কেন, এই সাধনার মাধ্যমে যারা রোজা রাখে, এই সাধনার মাধ্যমে যারা তারা বিনামাজ করে, আল্লাহ রাসূল বলেন সমস্ত গুনাহ আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ। চরমপন্থী লামজহাবীদের ফেতনাবাজির ভিত্তি হল মুসলিম উম্মার মধ্যে পুরাতন মীমাংসিত বিষয়গুলি নিয়ে নূতনভাবে বিতর্ক সৃষ্টি করত, উম্মতকে দ্বিধা বিভক্তি ও কুণ্ডলে লিপ্ত করে ইসলামের শত্রুদেরকে খুশি করা, আর এ অপকর্মের হাতিয়ার হিসাবে সরাসরি রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস মানার দুহাই তুলে এর আড়ালে রাসুলের সুন্নতকে তাচ্ছিল্য করা। এ সূত্রে এদের ফেতনাবাজির একটা নমুনা হল বিশ রাকাত তারাবির নামাজের বিরুদ্ধে মতিউর রহমান ভারতী কর্তৃক ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রদত্ত এক অপপ্রচার। এ অপপ্রচারে সে সহি বুখারি শরীফের বর্ণিত হাদিস মানার দুহাই তুলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটি সুন্নতকে যে অবজ্ঞাটা করেছে তা আপনাদের সামনে তুলে ধরছি। এ বিষয়টাকে শ্রোতাদের সামনে গোলাটা করে তোলার চক্রান্তে তারাবিহ ও তাহাজ্জুদ উভয় নামাজকে একাকার করে দিয়েছে মতিউর রহমান। অথচ সাহাবা তাবেইন ও তাবে তাবেইনের যুগ থেকেই তাহাজ্জুদের নামাজ ও তারাবিহের নামাজ ভিন্ন ভিন্ন বলে স্বীকৃত ও পালিত হয়ে আসছে। আর বিভিন্ন সহি হাদিসের দ্বারা যেহেতু তাহাজ্জুদের নামাজ আট রাকাত বলে প্রমাণিত, তাই অন্য মাসের তাহাজ্জুদকেই রমজান মাসের তারাবি বলে আখ্যায়িত করে গুলা পানিতে মাস শিকারের অপকৌশল অবলম্বন করেছে চরমপন্থী লামজহাবি ফেতনাবাজ মতিউর রহমান তার বক্তব্যে। অথচ তারাবির নামাজ যে আট রাকাত নয় বরং কমপক্ষে বিশ রাকাত তা রসুলের হাদিস দ্বারা সহি হাদিস দ্বারাই প্রমাণিত। কিভাবে প্রমাণিত সে আলোচনা একটু পরেই আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। এর আগে এ ব্যাপারে একটি জয়ীফ হাদিসের আলোচনা শুনুন, কারণ লামজহাবিদের বদ অভ্যাসগুলির মধ্যে একটা বদ অভ্যাস এটাও যে কোনো হাদিস তাদের ভ্রান্ত মতবাদের বিপরীত হলেই তারা হাদিসটিকে জয়ীফ বলে উড়িয়ে দেয়। অথচ তারা তাদের নিজেদের কোনো ভ্রান্ত মতের পক্ষে জয়ীফ হাদিসকে দলিল হিসাবে অবলম্বন করতে লজ্জা সরম হারিয়ে ফেলে। তাই বিশ রাকাত তারাবির পক্ষে যেসব সহি হাদিসের দলিল রয়েছে সেগুলি উল্লেখ করার আগে জয়ীফ হাদিস সম্পর্কে লামজহাবিদের ভ্রান্ত নীতিটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। এ সম্পর্কে একটি জয়ীফ হাদিস হচ্ছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাদানা ইশরিনা রাকাআতান ওয়াল বিত্র। অর্থাৎ হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বিশ রাকাত পড়তেন আর বিতির পড়তেন। মুসান্নাফে ইবনে আবি সাইবা হাদিস নম্বর 1725। এ হাদিসের বর্ণনাকারীদের একজন হচ্ছেন আবু সাইবা ইব্রাহিম ইবনে উসমান, যাকে মুহাদ্দিসগণ জয়ীফ বলেছেন। বাস এর ভিত্তিতে লামজহাবিরা রাসূলের হাদিসটা অমান্য করার হাতিয়ার পেয়ে গেল। মজার ব্যাপার হলো এখানে মুহাদ্দিসগণের অভিমত মেনে নিয়ে রাসূলের হাদিস মতে আমল না করাটা যদি শিরিক বা বিদাত হয় তাহলে মাজহাবের ইমামগণের অভিমত মেনে নিয়ে রাসূলের অন্য একটা হাদিস মতে আমল না করলে সেটা শিরিক বা বিদাত হবে কেন? অথচ মুহাদ্দিসগণের সিংহভাগই ফেকাবিদ নন, কিন্তু সমস্ত মাজহাবের ইমামগণই ফেকাবিদ। অর্থাৎ কোন হাদিস আমলযোগ্য আর কোন হাদিস আমলযোগ্য নয় সেটা অধিকাংশ মুহাদ্দিসগণই জানেন না, কিন্তু মাজহাবের সকল ইমামগণই তা জানেন। তাই এখানে মজার ব্যাপার এটাই যে যারা জানেন না তাদের কথায় যদি রসুলের হাদিস অমান্য করা শিরিক বিদাত না হয় তাহলে যারা জানেন তাদের কথায় এটা শিরিক বিদাত হবে কোন যুক্তিতে? অথচ আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ফাস আলু আহলা জিক্রি ইন কুন্তুম লা তাআলামুন। অর্থাৎ যদি তোমরা না জানো তাহলে যারা জানে তাদের জিজ্ঞাসা করো। আর এখানে আল্লাহ জিজ্ঞাসা করতে বলেছেন শুধু জানার জন্য নয়, বরং সাথে সাথে মানার জন্যই এ নির্দেশ দিয়েছেন। আরও মজার ব্যাপার হচ্ছে বিশ রাকাত তারাবি সম্বলিত হাদিসের যে বর্ণনাকারীকে মুহাদ্দিসগণ জয়ীফ বলার কারণে লামজহাবিরা হাদিসটি মানে না। জানাজার নামাজে সুরায়ে ফাতেহা পড়া সম্বলিত হাদিসের বর্ণনাকারীদের মধ্যেও সেই জয়ীফ বর্ণনাকারী আবু সাইবা রয়েছেন। সুতরাং তার বর্ণিত তারাবিহের হাদিস যদি লামজহাবিরা মানতে পারে না তাহলে তারই বর্ণিত জানাজার হাদিস মানতে পারে কিভাবে? একগুয়েমি আর কাকে বলে? এখানে এসে যদি লামজহাবিরা বলে যে জানাজার নামাজে সুরায়ে ফাতেহা পড়ার ব্যাপারে উপরুক্ত জয়ীফ বর্ণনাকারীর হাদিসটি ছাড়া আরও হাদিস আছে, তাহলে আমরা বলব তারাবির বেলায়ও এ হাদিস ছাড়া আরও হাদিস আছে। বরং জানাজায় সুরায়ে ফাতেহা পড়ার হাদিস উম্মতে মুসলিমার কাছে ততটুকু আমলযোগ্য সাব্যস্ত হয়নি যতটুকু ব্যাপকভাবে বিশ রাকাত তারাবি পড়ার হাদিস সাহাবায়ে কেরামের যুগ থেকে পরবর্তী 1300 বৎসরের মুসলিম উম্মার কাছে আমলযোগ্য সাব্যস্ত হয়েছে। এই দীর্ঘ 1300 বছর পরে উপমহাদেশীয় লামজহাবিদের প্রতিষ্ঠাতা নেতা মৌলবী মোহাম্মদ হুসাইন বাটালবি 1285 হিজরি সনে বিশ রাকাত তারাবিকে সর্বপ্রথম বর্জনীয় বিদাত ও আট রাকাত তারাবি পড়া সুন্নত বলে ফেতনাবাজির সূত্রপাত করেছে। এজন্যই বলেছিলাম উম্মতের পুরাতন মীমাংসিত বিষয়গুলিতে নূতনভাবে বিতর্কের সৃষ্টি করে উম্মতকে কুণ্ডলে লিপ্ত করার গুরুদায়িত্ব পালন করাই ফেতনাবাজ লামজহাবিদের কাজ। এছাড়া কোনো হাদিসের কোনো বর্ণনাকারী জয়ীফ হওয়ার কারণে হাদিসটি জয়ীফ সাব্যস্ত হওয়ার পূর্ব থেকে পরবর্তীকাল পর্যন্ত হাদিসটির বর্ণিত বিষয়ের উপর যদি ব্যাপকভাবে উম্মতের আমল চলে আসে তাহলে উক্ত জয়ীফ হাদিসটি শুধু সাধারণ সহি হাদিসই নয় বরং সহি মুতাওয়াতির হাদিসের পর্যায়ে পৌঁছে যায়। আর আলোচ্য হাদিসটি এ পর্যায়েরই। এ মর্মে আল্লামা জারকাশি রহমতুল্লাহি আলহি আলফিয়াতুল হাদিস গ্রন্থে লেখেন, ইজা তালাক্কাতিল উম্মাতু যাইফা বিল কাবুল ইউমালু বিহি আলা সহীহ হাত্তা আন্নাহু ইউনজালা মানজালাতাল মুতাওয়াতির মানজিলাতাল মুতাওয়াতির। অর্থাৎ কোনো যাইফ হাদিস যদি মুসলিম উম্মা ব্যাপকভাবে গ্রহণ করে ফেলে তাহলে বিশুদ্ধ নীতিমতে তা আমলযোগ্য হবে, এমনকি তখন এই যাইফ হাদিসটি সর্বোচ্চ মান সম্পন্ন সহীহ হাদিস মুতাওয়াতির হিসাবে গণ্য হবে। দ্রষ্টব্য ফাতহুল মুগিস প্রথম খণ্ড 35 পৃষ্ঠা। এ নীতির ভিত্তিতেই উত্তরাধিকারীদের জন্য সম্পদের ওসিয়ত গ্রহণযোগ্য নয় মর্মের হাদিসটি যাইফ হওয়া সত্ত্বেও আমলযোগ্য হয়েছে। আর 20 রাকাত তারাবির ব্যাপারটাও ঠিক সেই রকম, অর্থাৎ যে হাদিসে আছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ 20 রাকাত পড়েছেন সেটা একজন বর্ণনাকারীর কারণে যাইফ হলেও খোলাফায়ে রাশিদিনের যুগ থেকে কোনো সাহাবির বিনা আপত্তিতে সাহাবা তাবেইন তাবে তাবেইন সহ পরবর্তী শতাব্দী সমূহের উম্মতে মুসলিমা আমল করে আসার কারণে তা গ্রহণযোগ্য। অর্থাৎ হাদিসটিকে যারা যাইফ বলেছেন তাদের সকলের জন্মের পূর্ব থেকে গোটা উম্মত তারাবির নামাজ কমপক্ষে 20 রাকাত পড়ে এসেছেন, কাজেই পরবর্তীরা এ হাদিসটিকে যাইফ বলার কারণে পূর্ববর্তীদের অনুসৃত আমল পরিত্যাজ্য হতে পারে না, বরং এ পর্যায়ের যাইফ হাদিস সহি মুতাওয়াতির হাদিসের সমকক্ষ। সুতরাং সমস্ত যাইফ হাদিসকে ডালাওভাবে অমান্য করার বদ অভ্যাস লা মজাবিদের আরেক গুমরাহী বা পদভ্রষ্টতা। এবার আসা যাক 20 রাকাত তারাবির নামাজ যে সহি হাদিস দ্বারা সুপ্রমাণিত সেই আলোচনায়। হাদিসের বিভিন্ন কিতাবে বর্ণিত এক হাদিসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা ইর রাশিদিন আল মাহদিয়্যিন, অর্থাৎ তোমাদের জন্য আমার সুন্নত এবং আমার হেদায়তপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের সুন্নত অবশ্যই পালনীয়। এ হাদিসটিকে হাদিস বিশারদ গ্রন্থ সহি বলেছেনই চরমপন্থী লা মজহাবিদের উস্কানিদাতা নাসিরুদ্দিন আলবানীও হাদিসটিকে সহি হিসাবে মেনে নিয়েছেন। আর 20 রাকাত তারাবির কথা বহু হাদিসে উল্লেখ আছে, সেগুলির কোনোটি যাইফ কোনোটি হাসান কোনোটি সহি। তন্মধ্যে পূর্বোক্ত হাদিসটি যাইফ হলেও অন্য একটি সহি হাদিসে আছে, আনি সাইব ইবনে ইয়াজিদ ক্বালা কানু ইয়াকুমুনা আলা আহদি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফি শাহরি রমাদানা বি 20 রাকাতান, অর্থাৎ হযরত সাইব বিন ইয়াজিদ বলেন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর আমলে সাহাবায়ে কেরাম ও তাবেইন রমজান মাসে 20 রাকাত পড়তেন। এছাড়া আরও বিভিন্ন হাদিসের দ্বারা সুপ্রমাণিত যে হযরত উমর হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে নিয়মিতভাবে 20 রাকাত তারাবির নামাজের জমাত চালু করেছিলেন, এতে কোনো সাহাবি আপত্তি না করে উপস্থিত সকলেই অংশগ্রহণ করেছেন। আর পরবর্তী দুই খলিফা অর্থাৎ হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুও তা চালু রেখেছেন। উপরোক্ত হাদিসটি সুনানুল কুবরা লিল বাইহাকি এর দ্বিতীয় খণ্ডের 496 পৃষ্ঠায় উল্লেখ আছে। এর দ্বারা তিনটি কথা প্রমাণিত হয়। একটি হল এর দ্বারা 20 রাকাত তারাবিহের উপর প্রত্যক্ষকারী সমস্ত সাহাবাগণের ইজমা প্রমাণিত হয়। দ্বিতীয়টি হল এর দ্বারা 20 রাকাত তারাবিহের নামাজ রাসুলের খোলাফায়ে রাশিদিনের সুন্নত প্রমাণিত হয়। আর খোলাফায়ে রাশিদিনের সুন্নত যে উম্মতের জন্য অবশ্য পালনীয় তা পূর্বোক্ত হাদিসেই উল্লেখিত হয়েছে। তৃতীয়টি হল এর দ্বারা প্রমাণিত হল যে রাসুল নিজে তারাবিহের নামাজ 20 রাকাত পড়ার বিবরণ সম্বলিত যাইফ হাদিসটির অস্তিত্ব যদি না থাকত তবুও খোলাফায়ে রাশিদিনের সুন্নত হিসাবে স্বয়ং রসুলের নির্দেশ মতেই তারাবির নামাজ 20 রাকাত সুন্নত বলে সাব্যস্ত হতো। তাই এবার একথা পরিষ্কার হয়ে গেল যে সহি বখারি শরীফের যে হাদিসে উল্লেখ আছে যে রসুল রমজানে এবং অন্যান্য মাসে 11 রাকাতের বেশি পড়তেন না, সে হাদিসটি তারাবির বেলায় নয় বরং তাহাজ্জুদের বেলায় প্রযোজ্য। অর্থাৎ তাহাজ্জুদের 8 রাকাত আর বিতিরের 3 রাকাত, মোট 11 রাকাত। সুতরাং মতিউর রহমানের তাহাজ্জুদ ও তারাবিকে একই নামাজ আক্কা দিয়ে তারাবির নামাজ 8 রাকাত বলার বিভ্রান্তি পরিষ্কার হয়ে গেল। অর্থাৎ 8 রাকাতের হাদিসে তাহাজ্জুদের কথা আর 20 রাকাতের হাদিসে তারাবির কথা বর্ণিত হয়েছে। তাই রসুল রমজান ছাড়াও 8 রাকাত পড়েছেন সেটা হলো তাহাজ্জুদ, আর 20 রাকাত শুধু রমজানে পড়েছেন সেটা হলো তারাবি। তাই তো 20 রাকাত মসজিদে গিয়ে জমাতেও পড়েছেন আর 8 রাকাত ঘরে এবং সর্বদাই একা একা পড়েছেন। সুতরাং এত দুবাই নামাজকে একই নামাজ আক্কা দিয়ে গোলাপানিতে মাস শিকারের চক্রান্ত যে মতিউর রহমানের বিভ্রান্তি ও জঘন্যতম ফেতনাবাজি তা আর খুলে বলার অপেক্ষা রাখে না। তবে এখানে এসে মতিউর রহমানের সুর বাটালবি থেকে একটু নিচে নেমে এসেছে। কারণ বাটালবি বলেছিল তারাবিন নামাজ 8 রাকাত পড়া সুন্নত আর 20 রাকাত পড়া বিদাত, কিন্তু মতিউর রহমান বলে 8 রাকাতই সুন্নত তবে 20 রাকাত পড়লে বাকিগুলি নফল হবে। তাই এবার জিজ্ঞাস্য যে বিদাত হলে নফল হয় কিভাবে আর নফল হলে বিদাত হয় কিভাবে, নাকি ফেতনাবাজির উন্মাদনায় মাথায় দাদা লেগেছে। একটু সময়ের জন্য যদি আমরা বাটালবির ফতুয়াবাদি থেকে মুখ ফিরিয়ে মতিউর রহমানের ফতুয়াবাদিটা গ্রহণ করি, তাহলে যে সমস্ত বিপত্তির সৃষ্টি হয় তন্মধ্যে একটা হলো হারামাইন শরীফাইন অর্থাৎ পবিত্র মক্কা মদিনায় হযরত উমরের চালু করা 20 রাকাত তারাবি জমাতের সাথে পড়া হচ্ছে। এর মধ্যে থেকে 8 রাকাত তারাবি হলে সেগুলির জমাত তো সুন্নত হবে, কিন্তু বাকি 12 রাকাত নফল হলে সেগুলির জমাতটা সুন্নত হবে না বিদাত হবে? কারণ এভাবে রমজানের প্রতি রাতে 12 রাকাত নফল নামাজ জমাতের সাথে পড়া কি লামাজাবিদের মতবাদে সুন্নত? যদি না হয় তাহলে বাটালবির ফতোয়াবাজি মতে তারাবির নামাজ 20 রাকাত পরে হারামাইন শরীফাইনে বিদাত হচ্ছে, আর মতিউর রহমানের ফতোয়াবাজি মতে রমজানের প্রতি রাতেই 12 রাকাত নফল নামাজের জমাত পরে হারামাইন শরীফাইনে বেদাত হচ্ছে। এভাবে লামাজাবিরা পবিত্র হারামাইন শরীফাইনকেও অতি সূক্ষ্ম কৌশলে বিদাতের মিথ্যাবহবাদের বিষাক্ত তীরের লক্ষ্যস্থলে পরিণত করেছে। শয়তানি চক্রান্ত আর কি হতে পারে? পরিশেষে উল্লেখ থাকা আবশ্যক যে হযরত উমর কর্তৃক 20 রাকাত তারাবির নামাজ চালু করার ব্যাপারে বিভিন্ন হাদিসের সাথে পূর্বোক্ত হাদিসটিও যেহেতু অন্যতম দলিল, তাই লামাজাবিরা উক্ত হাদিসটিকে অমান্য করার জন্য যেসব জালিয়াতি ও চক্রান্তের আশ্রয় নিয়েছে তার বিস্তারিত বিবরণ রয়েছে হযরত মৌলানা আব্দুল মতিন সাহেব এর লিখিত দলিল সহ নামাজের মসাইল এবং হযরত মৌলানা আবুদুর আলিখিত মুসলিম উম্মার আর্তনাদ গ্রন্থ দুটিতে। এখানে সে আলোচনার সুযোগ নেই, তাই যারা এ বিষয়টি বিস্তারিত জানতে চান তারা অনুগ্রহপূর্বক গ্রন্থ দুটি দেখে নিতে পারেন। আল্লাহ উম্মতে মুসলিমাকে লামাজাবিদের ফেতনাবাজি থেকে হেফাজত করুন। ও আখিরু দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। হাদিস শরীফে উল্লেখ আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ 20 রাকাত পড়েছে। মুসান্নাফে ইবনে আবি শাইবা নামক কিতাবে উল্লেখ আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ 20 রাকাত পড়েছে। যারা তারাবির নামাজ 20 রাকাত মানে না এরা বলে হাদিসটা জয়ী, এরা কি বলে হাদিসটা জয়ী, এরা যে হাদিসটা জয়ীফ বলে উড়াইয়া দিতে চায়। এই প্রসঙ্গে হাদিস শাস্ত্রের একটা মূলনীতি আছে, কোন হাদিস জয়ীফ সাব্যস্ত হওয়ার আগের থেকেই যদি উম্মতে হাদিসটা আমল করে চলে আসে, ইসলামের সূচনা কাল থেকেই উম্মত যদি হাদিসটা আমল করে চলতে থাকে, রসুলের যুগেই কোন হাদিস জয়ীফ সাব্যস্ত হয় না, সাহাবায়ে কেরামের যুগেই কোন হাদিস জয়ীফ সাব্যস্ত হয়নি, তাবেঈনের যুগেই কোন হাদিস জয়ীফ সাব্যস্ত হয়নি, হাদিসটা জয়ীফ সাব্যস্ত হওয়ার আগে থেকেই যদি উম্মত বিনা বিতর্কে হাদিসটা আমল করে চলে থাকে, তাইলে পরবর্তীতে যারা হাদিসটা জয়ীফ সাব্যস্ত করেছেন তাদের জয়ীফ সাব্যস্ত করা না করায় কিন্তু আসে যায় না। এমন জয়ীফ হাদিস সহি মুতাওয়াতির হাদিসের সমপর্যায়ের সাব্যস্ত। যে হাদিসের উল্লেখ আছে আল্লাহ রসুল তারাবির নামাজ 20 রাকাত পড়েছেন, এই হাদিসটাকে যারা জয়ীফ বলেছেন তাদের বাপ দাদার জন্মের আগের থেকে সারা দুনিয়ার মুসলমান উম্মত হাদিসটা আমল করে আসে। কাজেই এইটা মুহাদ্দিসিনের পরিভাষায় জয়ীফ হাদিস হলেও তালাক্কাতুল উম্মাতু বিল কবুল এই নীতিতে এটা সহি সর্বোচ্চ সহি হাদিসের সমকক্ষ। দ্বিতীয় কথা, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সহি হাদিস আছে, সেটা হল আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদিয়্যিন, এটা জয়ীফ হাদিস নয়, এটা সহি হাদিস। এর অর্থ হল আমার সুন্নত পালন যেমন তোমাদের অবশ্য করণ,